الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر এই সূরার নাম হচ্ছে সূরাতুল কদর। সূরাতুল কদর মক্কি জিন্দগিতে নাজিল হয়েছে বিধায় একে সূরাতুল সূরাতু মক্কিয়াহ বলা হয়। আল কদর অর্থ কি? আল কদর অর্থ তার দুটি হয় সাধারণত। এক কদর মানে হচ্ছে মর্যাদা, আর আরেক কদর অর্থ হল তাকদীর। যেমন বলা হয় ফুলানুন যু কদরিন আযীম, অমুক ব্যক্তি বড় মর্যাদাশীল। তাই কদর অর্থ মর্যাদা, আর আরেক অর্থ তাকদীর। আমরা সাধারণত বাংলা ভাষায় বা উর্দু হিন্দি ভাষায় উপমহাদেশের মুসলমানরা সবে কদর বলে থাকেন লাইলাতুল কদরকে, ঠিক না? এই কদরের রাতের মর্যাদা রয়েছে। ফার্সি ভাষায় বলা হয় শব, শব মানে হচ্ছে রাত, আর আরবিতে হচ্ছে লাইলা। কদর আরবিতে আছে, ওইটা রয়ে গেছে, আর লাইলা এর আসল মূল শব্দ না থেকে ওটা চলে গেছে ফার্সি ভাষা, তাই লোকজন বলে শবে কদর। তবে আরবি যে শব্দ এসছে ওইরকম বলাটাই বেশ ভালো। তবে হলো পারিভাষিক, এই শব্দটি পারিভাষিক ব্যবহার কিরকম লাভ পেল ফার্সি ভাষায় আরবি ছাড়ে? তাই মুসলমানদের পারিভাষিক ব্যবহার হবে আরবিতে, এটাই বেশ ভালো। যেমন আমরা সলাত বলি আরবিতে সলাত, আর বাংলায় বলি নামাজ, উর্দুতে নামাজ, ওই ফার্সিতে নামাজ। আরবি সলাত শব্দ বাদ দিয়ে আমরা নামাজে চলে গেছি। সিয়াম আরবি, আরবি না বলে আমরা চলে গেছি রোজা। তবে হয়তো আগের জমানায় মানুষেরা বুঝাবার জন্য হয়তো বলেছেন ওইটা, আর তখনকার মুসলিম রাষ্ট্রের সম্ভবত ফার্সি ভাষার চর্চা বেশি ছিল, এজন্য ওই লাইলার পরিবর্তে সব হয়ে গেছে, সিয়ামের পরিবর্তে রোজা হচ্ছে, এরকম। যদি আরবি ভাষায় থাকা ভালো। আমরা এখানে এসে সৌদিতে আসার পরে সৌদিতে যারা আছেন এখান এখানে থাকতে থাকতে তারা বেশিরভাগই সলাতই বলে থাকেন, ওই হায়াত আমরা লোকে বলে সালাত সালাত, তো তুমিও বলো সালাত সালাত, এবার মুক্তিও তোমার বের হচ্ছে সালাত। আচ্ছা, তো আল্লাহ বলছেন কদর সম্পর্কে, বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয় আমি একে একে বলতে কোরআনকে নাজিল করেছি কদরের রাত্রে। এখানে দুটি কথা, এক হলো এই কোরআনের মর্যাদা দেখানো হচ্ছে, এই কোরআন আমি নাজিল করেছি কদরের রাত্রে, তাই কোরআনের মর্যাদা। অন্যদিকে কদরের যে রাত লাইলাতুল কদর, তার মর্যাদা দেখানো হচ্ছে, কারণ কোরআন হলো আল্লাহর কালাম। এবারে আল্লাহর কালাম যদি হয় তাহলে তো ওর মর্যাদা তো এমনি আছে। এবারে এই কোরআন নাজিল করার জন্য রব্বুল আলামিন যে রাতটি নির্বাচিত করলেন, চয়ন করলেন, অবশ্যই তার মর্যাদা বেশি। সুবহানাল্লাহ বিহামদি, তাই দেখবেন রব্বুল আলামিন পরবর্তীতে বলছেন এই জায়গায় আল্লাহ রব্বুল আলামিন ইন্না আনজালনাহু বলেছেন আরবি ভাষায়, বহু বছরের উল্লেখ, ইন্নি আনজালতুহু বলেননি, বলেছেন ইন্না আনজালনাহু, নিশ্চয় আমরা এই কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। রব্বুল আলামিন বহু বছরের উল্লেখ করেছেন তার ইজ্জতের দিকে খেয়াল করে, এটা ওই জায়গায় জমে মুতাকাল্লিমের ব্যবহার তাজিমের দিকে খেয়াল করা হয়েছে। বড় বড় লোক এখনো পর্যন্ত আমি না বলে আমরাই বলে থাকেন। এখানে আপনি দেখবেন যদি বাদশাহ কোনো অর্ডিনেন্স জারি করেন তাহলে তিনি আনাল মালিক বলেন না, দেখেছি তিনি নাহনুল মালিক বলে অর্ডার জারি করেন, খেয়াল রাখবেন। কিন্তু মানে তার ইজ্জত বেশি, এই হিসাবে আমি না বলে ইজ্জতের দিকে খেয়াল করে বহু বছরের উল্লেখ হয়। তো রব্বুল আলামিন আমরা বলেছেন আল্লাহর মতো ইজ্জতওয়ালা আর কি আছে, আছে কেউ? আল্লাহর ইজ্জত সবার বড়, সব থেকে ইজ্জতওয়ালা আল্লাহ। আর আরবি ভাষা জামা মুতাকাল্লিমের ব্যবহার বা জামার ব্যবহার ইজ্জতের দিকে খেয়াল করে হয়। যেমন একটা মানুষ ইজ্জতওয়ালা বড়, আপনি তাকে আন্তা না বলে বললেন আন্তুম, আন্তা এক বচন আর আন্তুম বহু বচন ব্যবহার হয়। আরবিতে এবারে রব্বুল আলামিন সবচেয়ে বড় ইজ্জতওয়ালা আল্লাহ, তাই তিনি বলেছেন ইন্না আনজালনাহু। কারণ কেউ কেউ বলে খ্রিস্টানের আয়াত থেকে দলিল পেশ করে বলে তোমার যে কোরআনই মজুদ ইন্না আনজালনা, তাহলে আল্লাহ তো এক না আরো বেশি আছে, নাউযুবিল্লাহ মিন যালিক। এই কথার জবাব আপনি এই একটা পেশ করলেন যেটা আমি বর্তমানে বললাম। এছাড়া রব্বুল আলামিন বিভিন্ন সময়ে এক বছর ব্যবহার করেছেন সন্দেহ দূর করার জন্য, তাই সন্দেহ নাই। যেমন বলেছেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফাবুদনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি, মুসা আলাইহিস সালামকে সুরে তাহার শুরুতে মুসা আলাইহিস সালামের কথা মজুদ। তো এখানে মুসা আলাইহিস সালামের ঘটনা উল্লেখ করব না, মেইন আমার যে উদ্দেশ্য তাই উল্লেখ করব। আল্লাহ বললেন মুসা আলাইহিস সালামকে ইন্নানি আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ। আনা শব্দ অর্থ কি বলেন তো আপনারা জানেন না? আমি। আর ইন্নানি হইয়া ওখানেও কি আমি। পরে বলছেন লা ইলাহা ইল্লা আনা, আমি ছাড়া সত্যিকারের কোন ইলাহ নেই, ফাবুদনি, অতএব তুমি আমারই ইবাদত করো। সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ আমাদের কয়জন? একজন। আবার দেখুন কুল হুয়াল্লাহু আহাদ, আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, ঠিক না? আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনি বলুন আল্লাহ এক, একক, অদ্বিতীয়, যার দ্বিতীয় নাই, এই জন্য আহাদ শব্দ বলা হয়েছে। আল্লাহুস সামাদ, আল্লাহ কারো মুখাপেক্ষী না, বরং সমস্ত সৃষ্টি আল্লাহর মুখাপেক্ষী। লাম ইয়ালিদ, আল্লাহ কাউকে জন্ম দেননি, ওয়ালাম ইউলাদ, আর তিনিও জন্মগ্রহণ করেননি। সুবহানাল্লাহ। ওই যে খ্রিস্টানরা বলেছে মুমকিন জুইয়া, যেহেতু বহু বচন, তো আল্লাহ এখানে বলিয়ে দিলেন না আল্লাহ এক, আর দুই আল্লাহ না, নাউযু বিল্লাহ মিন যালিক, আল্লাহ এক, আল্লাহর দ্বিতীয় নাই, আল্লাহর ছেলেও নাই মেয়েও নাই, তাদের কথা মোতাবেক নাউযু বিল্লাহ স্ত্রীও নাই। এটা আমাদের আকীদা কিনা? লা ইলাহা ইল্লাল্লাহ। তাই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি, কিন্তু আমি, আমরা তর্জমা এরকম করি সাধারণত, দেখবেন আমি বলে তর্জমা করা হয়, কিন্তু আসলে রব্বুল আলামিন ব্যবহার করেছেন আমরা। আমরা কোরআন নাযিল করেছি কেন? তার ইজ্জতের দিকে লক্ষ্য রেখে রব্বুল আলামিন বহু বচনের উল্লেখ করেছেন। কোন রাত্রে? ফি লাইলাতিল কদর। তাহলে কোরআনে করিম নাযিল হয়েছে, তার শুরু হয়েছে লাইলাতুল কদরে। এবারে এই যে লাইলাতুল কদর, এই লাইলাতুল কদর কখন বা কবে? অন্যত্র সূরাতুল বাকারায় 185 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলেছেন শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান। شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان. رمضان মাস ওই মাস যে মাসে কোরআন নাযিল হয়েছে। তাহলে এই সূরা সূরাতুল কদর আল্লাহ বললেন আমি কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে, আর ওই জায়গায় কি বলেছে রমজান মাস এমন মাস যে মাসে কোরআন নাযিল করা হয়েছে। সুবহানাল্লাহ। অতএব রাত হয় মাসেরই একটা অংশ না, মাস হয় রাতের অংশ, কোনটা? মাসের অংশ কোনটা? রাত। অতএব ওই রাত কবে হচ্ছে? লাইলাতুল কদর রমজান মাসে। আর এটাই প্রসিদ্ধ সারা বিশ্বে সাধারণত লাইলাতুল কদর কখন হয়? রমজান মাস, আলহামদুলিল্লাহ। কিন্তু কেউ কেউ তাফসীর বা ব্যাখ্যা করতে গিয়ে তারা এরকমও করে বলে লাইলাতি মুবারাকা বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতি মুবারাকাতিন, অন্যত্র রব্বুল আলামিন বলেছেন নিশ্চয়ই আমি এ কোরআন নাযিল করেছি বরকতময় রাত্রিতে। তাহলে বরকতময় বা বরকতপূর্ণ রাত, আর এখানে বলা আছে লাইলাতুল কদর, উভয়টাই সমান। লাইলাতুল কদর বরকতপূর্ণ কিনা? তাহলে এই লাইলাতুল কদরই নাযিল করেছেন। এক এক জায়গায় এক এক শব্দ ব্যবহার করেছেন। আমরা একটা কথা বলি, বাংলায় দেখবেন একই শব্দের বা একই অর্থের অনেক শব্দ পাওয়া যায়। ওরা বাংলা জানেন তো নাকি? না, জানেন না। যদি বাংলা জানেন, ভালো করে বুঝেন, তাহলে দেখবেন কোন কোন শব্দ মানে এক অর্থের অনেক শব্দ পাওয়া যায় শুধু আরবিতে না বাংলায়ও। তাই ভালো ভালো ভালো বিদ্বান যারা, ওরা কখনো এই শব্দ কখনো ওই শব্দ একই বাক্যে বা একই নিবন্ধে বিভিন্ন সময়ে একই অর্থের বিভিন্ন শব্দ উল্লেখ করবেন কিন্তু শব্দ পাল্টিয়ে করেন কিনা। তাই লাইলাতুল মুবারাকা আর লাইলাতুল কদর সব সমান, কিন্তু তারা ব্যাখ্যা করে কি বলে লাইলাতুল কদর মানে হলো আস্তাগফিরুল্লাহ শাবান মাসের মানে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত, এটাই বলে কিনা তারা? এটাকে কি বলেন? আচ্ছা যাই বলা হোক তারা এটা বলে শাবান মাসের ১৪ তারিখ দিবাগত রাত। যদি এটা হয় লাইলাতুল মুবারাকা তাহলে তার মানে হলো হলো কোরআনে করিম ওই রাতে নাযিল হয়েছে। অথচ আল্লাহ বলেছেন শাহর রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন, রমাদান মাসে কোরআন নাযিল হয়েছে। আর এখানে বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন লাইলাতুল কদর নাযিল করেছি। অতএব এই তাফসীর যে একটা ভুল, তাফসীরের মধ্যে কোন সন্দেহ নাই। শাবান মাসের ১৫ তারিখের রাত, ১৪ তারিখ দিবাগত রাত, তার মানে ১৫ তারিখের রাত সম্পর্কে যেসব ফজিলত মর্যাদা রয়েছে বেশিরভাগই দুর্বল জঈফ না, বেশিরভাগই দুর্বল জঈফ সহিহ না। এজন্য শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তার তাফসীর আমার সামনে তিনি বলছেন শাবান মাসের ১৫ তারিখের যে রাত, এই রাত সম্পর্কে যেসব হাদিস রয়েছে সবকটি জঈফ আর দুর্বল। শেখ আব্দুল আজিজ বিন বাজ রহমতুল্লাহ আলাইহি ও এরকমই বলেছেন এই জমানার অন্যতম হাদিস শেখ আব্দুল আজিজ বিন বাজ আর ওনারই ছাত্র প্রসিদ্ধ আলেমে দিন শেখ মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন রহমতুল্লাহ আলাইহি তিনি বলেছেন এটা জঈফ। কিন্তু আমাদের দেশে এই শাবান মাসকে উপলক্ষ করে অনেক কিছু হয়। শাবান মাস আসলেই শুরু হয়ে যায় মিষ্টি খাওয়ার সময়, খতমের মাস ইত্যাদি ইত্যাদি। ওই শাবান সম্পর্কে আমরা অন্যদিন আলোচনা করব, শুধু আজকে সংক্ষিপ্ত করে এতটুকু বললাম যে এর ব্যাখ্যা লাইলাতুল কদর আর লাইলাতুল মুবারাকা, লাইলাতুল মুবারাকা উভয় সমান, তার মানে হলো লাইলাতুল কদর শাবান মাসের ওই রাত নয়। এটা একটা গলত তাফসীর যদি কেউ করে থাকে আল্লাহকে হেদায়ত দিন। শাবান মাসের ওই রাতে আপনি যদি ইবাদত করবেন, তার আরেকটা শুধু ওই রাত্রে ইবাদতের জন্য, রাতকে ইবাদতের জন্য নির্দিষ্ট করে দিয়েছে আর বলে এই রাত্রে ইবাদত করলে সারা বছরের গুনাহ মাফ হয়ে যাবে, আর অনেক কিছু বলছে। এই রাত হচ্ছে রেগুলেশন পাস হওয়ার রাত, এগুলোর কোন মূল নেই। রব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরের কথা, আর কাদের অর্থ আমি আগে বললাম যে কাদের মানে তাকদীর, আর আরেকটা হচ্ছে মর্যাদা। তাই ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর উভয় অর্থই তার সঠিক। তাই তাকদীরের রাত যদি বলা হয় তাহলে ওটা কোন রাত? লাইলাতুল কদর, অন্য কোন রাত নয়। শাবান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আমল করতেন বেশি তা হচ্ছে বেশি বেশি করে সিয়াম পালন করা। রমজান মাস ছাড়া আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবচেয়ে বেশি যে মাসে সিয়াম পালন করতেন বা রোজা পালন করতেন ওই মাস কোন মাস? শাবান মাস। কিন্তু আমরা সেই সুন্নত পালন না করে আমরা ওইটা আমাদের দেশে লোকজন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বেদাতে বেদাতি আমল বা কার্যক্রমে রূপান্তরিত করে দিয়েছে। হয়তো কেউ খতম পড়া, কেউ বুখারি খতম, কেউ নেই সব্বি না, কেউ এই সেই, এইসব হচ্ছে বেদাতি আমল। আল্লাহ আমাদের বুঝার তৌফিক দান করুন। আপনি সিয়াম পালন করবেন তাহলে নিয়মিত প্রতি মাসে তিন রোজা রাখুন, তিন সিয়াম রাখুন, 13, 14, 15, আর না হয় যে কোনো দিন। যদি আল্লাহ তৌফিক দেন আপনি সিয়াম পালন করুন প্রতি সোমবার বৃহস্পতিবার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রতি সপ্তাহে দুই সিয়াম রাখতেন, একটা সোমবার আর একটা বৃহস্পতিবার। এগুলো আমল না করে আমরা ওই কুত্তিকে কুত্তিকে এক একটা, যেগুলোর কোনো মূল নাই, বেদাতি আমাল আমাদের দেশে প্রচলিত, আমরাই করেছি, আমাদের লোকজন করেছে পূর্বেকার অনেক লোকজন। আল্লাহ এদেরকে বুঝার তৌফিক দিন, বা যারা জিন্দা আছেন আর যারা আগে চলে গেছেন না বুঝে কাজ করেছেন, আল্লাহ তাকে তাদেরকে মাফ করুন। রব্বুল আলামিন প্রথমে বললেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি এই কোরআন নাযিল করেছি লাইলাতুল কদরে। তারপর বলছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, আপনি কি জানেন লাইলাতুল কদর কি, মা আদরাকা, এরকম বলার কি প্রয়োজন? মুফাসসিরিন বলে থাকেন কোরআন করিমের তাফসীর কারকরা যে তার মানে এই রাতের আজমত আর মর্যাদা বোঝাবার জন্য রব্বুল আলামিন এরকম প্রশ্ন করেছেন। যেভাবে বলেছেন আল কারিআতু মাল কারিআহ আল হাক্কাতু মাল হাক্কাহ, আল্লাহ বলেছেন কিনা আল কারিআতু মাল কারিআহ ওয়ামা আদরাকা মাল কারিআহ, কারিয়া কারিয়া কারিয়া কারিয়া কি, বললেন তুমি কি জানো কারিয়া কি, তার মানে কিয়ামতের কথা, কিয়ামত কি, এর ভয়াবহতা। আর এই জায়গায় এর মর্যাদা বোঝাবার জন্য রব্বুল আলামিন বলেছেন ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানতে পেরেছো লাইলাতুল কদর কি। তারপর লাইলাতুল কদরের কথা আল্লাহ বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফ শাহর, লাইলাতুল কদর হলো হাজার মাস থেকে উত্তম। তো 1000 মাস কিরকম, 1000 মাস থেকে উত্তম হবে, তার মানে মর্যাদার দিক দিয়ে উত্তম। আর না মাস তো মাসই আছে, 1000 মাস কতদিন, আবার বলা হয় যে 1000 মাসের মধ্যে মাস থেকে উত্তম হচ্ছে এক রাত, তার মানে কোন দিক দিয়ে, মর্যাদার দিক দিয়ে। বলি সুবহানাল্লাহ, আল্লাহ আমাদেরকে পথ করে দিয়েছেন ইবাদত করলে, ওই রকম 1000 মাসে ইবাদত করলে যতটুকু আমরা সওয়াব পাবো বুঝা যাচ্ছে। এই এক রাত্রে যদি নিয়মতান্ত্রিক আমরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত মোতাবেক আমল করি তাহলে এর থেকেও বেশি সওয়াব পাবো আমরা ইনশাআল্লাহ। যেহেতু রব্বুল আলামিন বলছেন লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, লাইলাতুল কদর 1000 মাস থেকে উত্তম, বলেননি 1000 মাসের মতো, বলেনি তো, বলছে এর থেকেও আরো বেশি উত্তম। এবারে এর থেকে আরো বেশি বেশি বলা হয়েছে, কতটুকু বেশি এটা বলেননি। এটা হবে মানুষের নিজের নিয়ত মোতাবেক আমলের উপর নির্ভর করবে। আপনার নিয়ত যত ভালো হবে তত আপনার আমলের মর্যাদা বাড়বে। হয়তো কারো 1000 মাস থেকে আল্লাহ আলাম 1000 হাজার লক্ষ লক্ষ কোটি কোটি গুণ হতে পারে। আমরা নামাজ পড়ি, মসজিদে যাই, অথবা আমরা এখানে আসলাম, অথবা আমরা সুবহানাল্লাহ পড়লাম, অথবা সদকা দিলাম, এ ক্রিয়া আল্লাহর প্রতি। মসজিদে গেলাম, আপনারা তো মাঝে মধ্যে দিন হতো দিন কিনা, সবাই না দিলে কিছু দেয়, কারণ আমি নিজে দেখি মসজিদের দরজায় মহিলারা বসে থাকে, সৌদিরা ওরা ধনী হলেও বাংলাদেশ আর বেতন করতে তেমন কিছু না, তবুও যে মন করে আল্লাহর প্রতি এসে একটা বিয়ান দিয়ে দিই, ঠিক না, 5000 রিয়াল দিই, 1000 রিয়াল দিই, মানুষ মর্যাদা, মানুষ তার ওই সময় তার মনে একটা আবেগ জাগে আল্লাহর প্রতি দিই। চার ওইদিকে খেয়াল করেন তো সৌদি নারী, সৌদি মহিলা, তার ইজ্জত বেশি, সে তো আমাদের থেকে বড় ধনী, ওকে দেবো কেন, সব এটা এদিকে খেয়াল করে না, সে বলে আল্লাহর প্রতি দিই সদাকা, সুবহানাল্লাহ। এই যে আপনি একটা রিয়াল দিলেন বা 5টা রিয়াল দিলেন, আপনি নিয়ত মোতাবেক সওয়াব পাবেন, সবার নিয়ত সমান হয় না। আমরা সালাত পড়ি, একসাথে হাজার হাজার লোক মিলে নামাজ আদায় করি মসজিদে, জুম্মার দিনে একই জমাতে কয়েক হাজার মানুষ হয়, যেমন এক এক মসজিদে এই ভেনে যায়, সত্য না মিথ্যা বলেন তো, হাজার হাজার মানুষের এক এক জমাত হয় এক এক মসজিদে। এই যে এত হাজার মানুষ একসাথে নামাজ পড়েন, সবার নামাজ কিন্তু সমান হয় না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ কারো কারো নামাজ হয় অর্ধেক, কারো কারো নামাজ এরকম এরকম এরকম, কারো কারো নামাজ দশ ভাগের একবার। সুবহানাল্লাহ, তাহলে নামাজ কি সমান হয় না? ওই রকম প্রত্যেকটি ইবাদত আমরা সবাই পালন করছি, কিন্তু ইবাদত কি হয় না? সমান হয় না। আল্লাহর দরবারে কতটুকু কবুল হয়েছে আপনি জানেন না, কিন্তু আপনার নিয়ত যতটুকু মজবুত হবে ওই হিসাবে রব্বুল আলামিন আপনার ইবাদত কবুল করবেন। যতটুকু আপনি আপনার নিয়ত খালিস হবে, আপনার ভিতরে ভয় থাকবে অন্যদিকে, আল্লাহকে কবুল করল। আর যারা বলে আমি তাহাজ্জুদের সালাত পড়ি, আমি এরকম করি এরকম করি, কোরআন প্রতি মাসে দুই খতম দেই, তাহাজ্জুদের সালাত পড়ি, বাবারে বাবা কি বলেন আপনি, কি বলবেন তাকে? তাহলে বুঝা গেল এটা তো আল্লাহর উদ্দেশ্যে পড়েনি, দেখাবার জন্য বলেছে, ঠিক না? কে তাহাজ্জুদের সালাত পড়িয়েছি। আর এরকম এগুলি করে যাদের ভিতরে ইমান নাই ওরা এরকম লোক দেখানো আমল করে থাকে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যারা লোক দেখানোর উদ্দেশ্যে আমল করে কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলবেন, তোমরা তাদের কাছে যাও যাদের জন্য তোমরা, যাদেরকে দেখাবার জন্য তোমরা ইবাদত করতে তাদের কাছে যাও, আমি তোমাদেরকে সওয়াব দিব না। নাউযু বিল্লাহি মিন যালিক। দেখাবার জন্য যেন আমরা আমল না করি, কার জন্য আমল করো? একমাত্র আল্লাহর জন্য। আল্লাহ তুমি আমাদের নিয়ত খালিস করো। লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, হাজার মাস থেকে উত্তম, এর মধ্যে বরকত নাজিল হয়। এই রাতে অনেক কিছুর ফয়সালা হয়ে যাবে, সামনে আসছে, বলছেন আল্লাহ পাক। এরপরে কি? تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر. এই রাত্রে ফেরেশতাগণ উপর থেকে অবতরণ করেন, কারণ আল্লাহর ফেরেশতা যারা তাদের আসল জায়গা হচ্ছে কোথায়? উপরে, জমিনে আসা নয়, আসল জায়গা কোন জায়গায়? আসমানে। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহ যেসব ফেরেশতাদেরকে আমাদের কাজে নিয়োজিত করে দিয়েছেন ওরা এখানে থাকেন। আমাদের সাথে আছেন ফেরেশতা, ডানে বামে আছেন ফেরেশতা, সামনেও আছেন পিছনে আছেন ফেরেশতা আমাদের হেফাজতের জন্য। সুবহানাল্লাহ। ডানে বামে কিরামান কাতিবিন তো আছেনই, আরো ফেরেশতা রয়েছেন আমাদের হেফাজতের জন্য। সুবহানাল্লাহ। কে লাগিয়ে দিয়েছে? আল্লাহ। এছাড়া আমরা এই জায়গায় আল্লাহর জিকিরের মধ্যে এসে বসলাম, কিছু সংখ্যক ফেরেশতা এরকম আছেন যারা পৃথিবীতে এই উদ্দেশ্যে তারা চলাফেরা করেন বা ভ্রমণ করেন, প্রদক্ষিণ করেন, দেখেন যে কোন জায়গায় আল্লাহর জিকিরের মজলিস বসেছে। এইসব ফেরেশতা তাদের কাজই হচ্ছে ওইটা। সুবহানাল্লাহ। এবারে কোন জায়গায় আল্লাহর জিকিরের মজলিস বসল, ওরা ওইসব ফেরেশতা এসে ওদেরকে ঘেরাও করে বসেন। সুবহানাল্লাহ। যদি আমাদের নিয়ত খালিস হয় আর এই মজলিস যদি আমরা মনে করি আল্লাহর জিকিরের মজলিস, ইনশা আল্লাহ আল্লাহর জিকিরের মজলিস আমরা বসলাম, আমাদের নিয়ে যদি খালিস হয় ইনশা আল্লাহ আমাদেরকে ফেরেশতা কোন ঘেরাও করে বসেছেন। আপনাদের বিষয় আছে তো? এমনি ভাবে কিছু সংখ্যক ফেরেশতা রয়েছেন, ان لله ملائكه سياحين في الارض يبلغون يبلغوني من امتي السلام. আল্লাহ পাকের কিছু সংখ্যক পর্যটক ফেরেশতা রয়েছেন পৃথিবীতে যারা আমার উম্মতের সালাম আমার পর্যন্ত পৌঁছিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি। তাহলে যেকোনো যখনই আমি সালাম পড়ব, আমাদের সালাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত কে পৌঁছান বলেন? ফেরেশতাগণ। এই জায়গায় একটা কথা উল্লেখযোগ্য, প্রণিধানযোগ্য, কিছু মানুষ যেমন বাংলাদেশ থেকে আপনি বললেন আমি কালকে মদিনায় যাচ্ছি, ও ফোন করে বলছে তুমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করবে, ওখানে গিয়ে আমার সালাম পৌঁছিয়ে দাও। বলে কিনা? হজে গেলে না হাদা বলে, কিন্তু আসলে দেখতে হবে এটা কি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম কি এরকম করেছে? আমি তো অনেক খুঁজলাম কিন্তু এরকম কিছু পাইনি, বরং পেয়েছি উল্টা। কোনটা? এইটা হাসান পর্যায়ের রেওয়ায়া, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার উম্মতের সালাম আমার পর্যন্ত আল্লাহ পাকের কিছু সংখ্যক ফেরেশতা নিয়োজিত রয়েছেন, ওরা আমার কাছে এসে পৌঁছিয়ে দেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি মানুষের কাছে কেন বলবো তুমি আমার সালাম পৌঁছিয়ে দাও? স্পষ্ট হচ্ছে কিনা? তাহলে আমার সালাম কে পৌঁছাবে? ফেরেশতা পৌঁছাবে। তো মানুষের কাছে কেন বলবো তুমি পৌঁছিয়ে দাও? অন্যদিকে মানুষ বেশি বিশ্বস্ত না ফেরেশতা বেশি বিশ্বস্ত? আমাদের সবার জানা আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিন্দু মাত্র মিথ্যা বলেন না। বলেন তার জিব্বা মুবারক থেকে মিথ্যা বের হয় না? এরকম যাই বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবই আল্লাহর পক্ষ থেকে বলেন। ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মন থেকে বলেন না, তিনি যা বলেন তিনি ওয়াহি ভিত্তিক বলেন। অতএব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু বলেছেন আমার উম্মতের সালাম ফেরেশতাগণ এনে আমার কাছে পৌঁছিয়ে দেন, তাহলে আমরা কেন আরেকজনকে বলবো আমার সালাম পৌঁছিয়ে দাও? তোমার কাছে মজুদ ফেরেশতা, আপনি দোয়া করবেন, সালাত পড়বেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর, সালাম পাঠ করবেন, আপনার সালাম ফেরেশতাগণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত পৌঁছিয়ে দিচ্ছেন। বলি আলহামদুলিল্লাহ। বলছেন আল্লাহ পাক, তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইযনি রাব্বিহিম بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر تنزل الملائكة فرشتاগণ ওইরাত অবতরণ করেন। কিন্তু ফেরেশতাগণ বললেই তো সবাই চলে আসে, কিন্তু বিশেষ করে রূহের কথা উল্লেখ করেছেন। আর রূহ বলতে জিব্রিল আলাইহিস সালাম, রূহ বলতে কি? জিব্রিল আলাইহিস সালাম। আল্লাহ বলেছেন নাযাল বিহি রূহুল আমীন। এই কোরআন যিনি নিয়ে এসেছেন তিনি হচ্ছেন রূহ আমীন, বিশ্বাসী রূহ আত্মা। সুবহানাল্লাহ, হাযা রূহুল আমীন জিব্রিল আলাইহিস সালাম। আর এখানে আল্লাহ বলেছেন ওয়ার রূহ জিব্রিল আলাইহিস সালাম, সাইয়্যিদুল মালায়িকা জিব্রিল আলাইহিস সালাম, ফেরেশতাদের নেতা হচ্ছেন জিব্রিল আলাইহিস সালাম, আর আমাদের এই বনি আদমের রাসূলদের নেতা হচ্ছেন বলুন কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাজ্জুদের সালাতে ওই আমরা যে আল্লাহু আকবার বলার পরে সালাম করি সুবহানাকাল্লাহুম্মা, ওই সময় একটি দোয়া পড়তেন, اللهم رب جبريل وميكائيل وإسرافيل فاطر السماوات والأرض عالم الغيب والشهادة. سبحان رب جبريل، يا الله جبريل الرب، قال جبريل الجد بشي طيب قدمي جبريل اكروني ফেরেশতাদের কথা উল্লেখ করার পরে রব্বুল আলামিন বিশেষ করে জিব্রিল আলাইহিস সালামের কথা উল্লেখ করেছেন। আর জিব্রিল আলাইহিস সালাম আল্লাহর কালাম নিয়ে আসতেন কার কাছে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর এই লাইলাতুল কদরে বিশেষ করে তিনি আল্লাহর পক্ষ থেকে উপর থেকে আসতেন, এই জমিনে অবতরণ করতেন কি নিয়ে? الله بولچن تنزل الملائكه والروح فيها باذن ربهم الله নির্দেশে তারা অবতরণ করেন, কারণ ফেরেশতা তাদের নিজ পক্ষ থেকে কিছু করতে পারেন না। পৃথিবীতে আসতে পারবেন না, উপরে উঠতে পারবেন না, যাই করেন রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক। তাই আপনারা মেয়ারাজ সম্পর্কিত যে হাদিস, হাদিস আপনারা শুনেছেন বা শুনে থাকেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরিল আলাইহি সালাম যখন নিয়ে গেলেন, প্রথম আকাশে যখন গেলেন, ওই প্রথম আকাশের যিনি ফেরেশতা দরজার বাওয়াব গেটম্যান বা গেট ফেরেশতা, তিনি বললেন, মান আনত, তুমি কে? ওই জিবরিল আলাইহিসসালাম, সুবহানাল্লাহ আলযীম, তুমি কে বা আপনি কে? জিবরিল, মান মাক, তোমার সাথে কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ, আচ্ছা, যেহেতু তুমি উপর থেকে যাবে না, যেহেতু তুমি জিবরিল, আল্লাহর নির্দেশ ছাড়া তুমি যাবে না, আচ্ছা তুমি এসে গেছো, অসুবিধা নেই, সা তুমি গেছো আবার এসেছো, আল্লাহর নির্দেশ মোতাবেক আসবে, কিন্তু দেখা যায় আরেকজন লোক নিয়ে এসছো, আবার তাও মানুষ, তাই না? ফেরেশতা হলে মানুষ কি মে না দাদা, মান মাক, তোমার সাথে কে? মাই মুহাম্মদ, আমার সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবারে তিনি বলছেন, ওকে আনার জন্য তোমাকে নির্দেশ দেয়া হয়েছে? হ্যাঁ, ওকে নিয়ে আসার জন্যই আমাকে পাঠানো হয়েছে আর নির্দেশ দেয়া হয়েছে, সুবহানাল্লাহ। তারপর ওই ফেরেশতা দরজা খুললেন, ওই রকম সাথে কাজ পার হলেন, সুবহানাল্লাহ বিহামদি। দেখছেন, ফেরেশতাগণ তাদের নিজ পক্ষ থেকে কিছু করবেন না, যাই করেন সব রব্বুল আলামিনের নির্দেশ মোতাবেক করেন। তাই বলছেন এখানে, وَالرُّوحُ فِيهَا بِإِذْنِ رَبِّهِمْ, তাদের রবের নির্দেশেই তারা উপর থেকে অবতরণ করবেন আর করেন। কি নিয়ে অবতরণ করেন? مِنْ كُلِّ أَمْرٍ, সব নির্দেশ, মানে আল্লাহ যেসব নির্দেশ তাদেরকে দিবেন ওইসব নির্দেশ নিয়ে তিনি অবতরণ করবেন, করেন বা তারা অবতরণ করেন, কিন্তু আমাদের অজানা যে ওরা কি নিয়ে এসছেন। কিন্তু একটা তো আমাদের জানাই আছে, পৃথিবীতে যদি ফেরেশতা অবতরণ করেন তাহলে তারা আল্লাহর পক্ষ থেকে রহমত, দয়া, অনুকম্পা, বরকত, খায়ের নিয়ে আসেন, সুবহানাল্লাহ। এরপরে আল্লাহ বলছেন, সালামুন হিয়া হাত্তা মাতলাইল ফাজর, এই রাতটি হচ্ছে সালামত আর শান্তির রাত, এতে শুধু চতুর্দিকেই শান্তি আর শান্তি বিস্তৃত লাভ করে, আল্লাহর পক্ষ থেকে শান্তি বিস্তার লাভ করে, সালামুন হিয়া। তাই দেখুন, ইসলাম শুধু শান্তি আর শান্তি, ইসলাম শান্তি কিনা? শান্তির ধর্ম না অশান্তির ধর্ম? তাই আমরা একজন আর একজনের সাথে যখন সাক্ষাৎ করি, প্রথমেই বলি আসসালামু আলাইকুম, না অন্য কিছু বলে। কিন্তু আমাদের অনেক মুসলমান এর উপর আমল করে না। এখানে আসার পর আলহামদুলিল্লাহ একটা অভ্যাস আমাদের হয়, সবাই আসসালামু আলাইকুম শিখে, ঠিক না? বাংলাদেশে যাবেন দেখবেন কয়েকজন আসসালামু আলাইকুম বলে, এখনো মনে হয় এরকম চর্চা হয়নি, যতটুকু চর্চা এখানে আছে, ঠিক না? ঠিক, আপনি গেলেন আবার আসলেন সালাম করবেন, ওখানে যদি এরকম বারবার সালাম করবে পাগল হয়ে গেছে মনে হয়, মনে হয় একটু কিছু একটা কিছু আছে বলে কিনা, সত্য বললাম না মিথ্যা? আমি সালাম করি তো কুচ হ্যাঁ কিছু আছে। আমার জীবনে আমি একটা লোক দেখতাম, রিক্সা চালক, আমার এলাকার লোক, কিন্তু তার মধ্যে একটা গুণ ছিল, সুবহানাল্লাহ, ওই রিক্সা চালাচ্ছে সামনে কাউকে বাদ নাই সবাইকে সালাম করত, সুবহানাল্লাহ। ওই লোকটি মারা গেছে, আমার আশা হয়তো এই সালামের কারণে আল্লাহ তাকে মাফ করবেন ইনশাআল্লাহ। সালাম যত প্রচার করবেন তত ভালো। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু বাজারে যেতেন, ওখানে গিয়ে কোনো কিছু ক্রয় বিক্রয় করতেন না, ঘুরে ঘুরে আবার চলে আসতেন। তাকে তার এক সাথী জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, বাজারে গেলেন, কিছু কিনলেন না, চলে এলেন? তিনি বললেন আমি তো বাজারে গেলাম সালাম করার জন্য, সুবহানাল্লাহ, কারণ এখানে লোকজন আছে, সমাগম হয় লোকজনের, ওখানে গিয়ে সালাম করব। সাহাবায়ে কিরাম খুঁজতেন কোন জায়গায় গেলে ফায়দা হবে বেশি। এজন্য মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যদি তুমি বাজারে গিয়ে এই কালিমাটি পাঠ করো, রব্বুল আলামিন, একটা দোয়া, বাজারের দোয়া, তোমার 10 লক্ষ গুণা মাফ করবে, 10 লক্ষ নেকি তোমাকে দান করবে, 10 লক্ষ পদমর্যাদা তোমার বাড়িয়ে দিবে, আর তোমার জন্য জান্নাতে একটি প্রাসাদ তৈরি করে দিবে। সুবহানাল্লাহ। শেখ নাসিরুদ্দিন আলবানী রহমতুল্লাহ আলাইহি হাদিসকে হাসান বলেছেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহ, লাহুল মুলকু ওয়া লাহুল হামদ, ইউহিয়ী ওয়া ইউমীতু, ওয়া হুয়া হাইয়্যুন লা ইয়ামূতু বিয়াদিহিল খায়র, ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদীর। এখানে তো আমার উদ্দেশ্য বাজারের দোয়া নয়, এর পূর্বে আমি আপনাদেরকে এই দর্শে আমি অনেক শিখিয়েছি, যাদের ইয়াদ আছে আলহামদুলিল্লাহ, যদি ইয়াদ না হয় তাহলে আমরা আপনারা ইয়াদ করবেন। ফেরেশতাগণ আল্লাহর পক্ষতে খায়র ও বরকত, কল্যাণ নিয়ে আসেন। তানাজ্জালুল মালাইকা ওয়ার রূহু ফিহা, তাই ফেরেশতাগণ আলাইহিমুস সালাম এমন করে প্রবেশ করে না যেখানে গলত কিছু আছে। যেমন আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, لا تدخل الملائكه بيتا فيه كلب او تصاوير, ফেরেশতাগণ এমন ঘরে প্রবেশ করেন না যে ঘরে কুকুর আছে কিংবা ছবি আছে ঝুলন্ত। আর যে কোনো জায়গায় যাওয়া যাবে, হয়তো সে তার জীবনের শুরুতে ইয়ং বয়সে যখন তার অবস্থা ছিল এরকম চটপট চটপট, ওই সময়ে একটা সিন তুলে রেখেছে অ্যালবামে, পরবর্তীতে ঝুলিয়ে রাখলো হাতে, জুহানা আরেকটা আরেক কিছু আরেকটা, যার যত সুন্দর ফটো তত সুন্দর ফটো ওখানে ঝুলিয়ে রাখবে। একজন বন্ধু বান্ধব আসলে দূর থেকে আসো, খুব সুন্দর, তাই নাকি? ইন্নালিল্লাহ, হয়তো আপনি করলেন সাহ, কিন্তু এটা বেশ ইজ্জতের কারণ নয়, কারণ যে জায়গায় আল্লাহ রাসূল বলেছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফটো ঝুলন্ত থাকে ওই জায়গায় ফেরেশতাগণ ঢুকেন না, ওই ঘরে যান না, তাহলে আপনি আপনি তাই বলতে চান আমি আমার কথিত বন্ধুদের এদেরকে চাই, ফেরেশতা বন্ধুদেরকে চাই না, তাই নাকি? আপনারা কি ফেরেশতাদেরকে আপনাদের বন্ধু বানাবেন না? ইয়াদ রাখবেন আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, الماهر بالقران مع السفره الكرام البرار, قران পড়তে যারা দক্ষ তারা মর্যাদাশীল ফেরেশতাদের সাথে থাকবে, তাদের ইজ্জত এরকম। ماهر بالقران, ওদের সাথে আমরা সুসম্পর্ক, ماهر তো আমাদের কথা হলো ফেরেশতাদের সাথে থাকব, ফেরেশতাদেরকে আনবো না ফেরেশতাদেরকে দূর করে দিব। আপনি গেলেন মসজিদে এমন অবস্থায় যে আপনার মুখ থেকে দুর্গন্ধ বইছে, গেলেন মসজিদে, তো মসজিদে ফেরেশতা আছেন না, তাদের কষ্ট হয় কিনা? আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা পেঁয়াজ আর রসুন বা অন্যত্রে কাঁচা পেঁয়াজ কাঁচা রসুন খেয়ে মসজিদে যাও না, কারণ ওখানে ফেরেশতা রয়েছেন, ফেরেশতাদের ওই রকম কষ্ট হয় যেরকম বা যে কাজে মানুষের কষ্ট হয়। যদি বলা যায় ওখানে যারা আছে সবাই ধূমপায়ী, সবাই ধূমপান করে সিগারেট খায়, যেসব মানুষ আছে তাদের তেমন কষ্ট হয় না, কিন্তু আপনারা কি বলেন ওখানে ফেরেশতা আছেন না তাদের কষ্ট হবে কিনা? তুমি শুধু হ্যাঁ দাসু, ঠিক না? আবার কিছু লাগে আছে, এত বেয়াদব বলার মতো না, ওদের ভিতরে ইমান আছে কিনা সন্দেহ হচ্ছে। যদি ভালো লোক হয়, একজন আলিম সামনে দেখলে, একজন আলিম যদি সামনে দেখে অথবা একজন বয়স্ক আল্লাহওয়ালা দেখে নামাজি দেখে সিগারেট খাচ্ছে, ওর সামনে খায় না সাথে সাথে নিচে ফেলে দেয়, বলেন তো ভালো লোক হলে এরকম করে কিনা? আর যে বেয়াদব, আরো আলিম কাউকে দেখলে আরো বড় জোরে ঠান দিবে, আল্লাহ এদেরকে হেদায়েত দিন, এরকম কিছু মানুষ মজুদ, বেয়াদব। উস্তাদ বুঝে না, আলিমও বুঝে না, হাবিদও বুঝে না, আল্লাহর ওলিও বুঝে না, মাও বুঝে না, বাপও বুঝে না, সবার সামনে বেয়া দিবি, তাহলে ও ফেরেস্তার কি বুঝবে? এজন্য আপনারা যারা সিগারেট খান, যদি কেউ এখানে থাকে, আমি জানি না, যদি কেউ থাকে এটা পরিত্যাগ করো, বেয়া দিবি আর কতদিন করবে? মসজিদে হারামের ইমাম, একটা উদাহরণ দেই, শেখ আব্দুর রহমান আসুদে সেখানে আছেন, তার সামনে আপনি সিগারেট খাবেন? বলুন উত্তর দিন, খাবেন? এই মসজিদের শেখ মোহাম্মদ সালমান, বড় মসজিদের ইমাম, যদি আপনি চিনেন তার সামনে এরকম করবেন? আপনি এটা করেন তাহলে ফেরেশতা সামনে কে বলি সবাই নাউযু বিল্লাহ, ভালো করে বুঝে শুনে বলো নাউযু বিল্লাহ, আরে আল্লাহ আমরা সকলে তোমার কাছে আশ্রয় চাই, তোমার নাফরমানি থেকে আমরা বাঁচতে চাই, তোমার হুকুম আহকাম মেনে চলার মতো তৌফিক তুমি আমাদেরকে দান করো। খবরদার বেয়াদবি করবেন না। আসেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন, যে ঘরে ঘরে কুকুর আছে ওই ঘরে ফেরেশতা যান না, যে ঘরে ছবি জ্বলন্ত আছে ওই ঘরে ফেরেশতা প্রবেশ করেন না। তানাযযালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر فجر উদিত না হওয়া পর্যন্ত এই রাতে শুধু সালামতি, শান্তি আর শান্তি থাকে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই রাত সম্পর্কে বলেছেন, من قام ليلة القدر ايمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه, কেউ যদি ইমানের সাথে সওয়াবের আশা, দুইটি কথা, ইমানও থাকতে হবে আবার সওয়াবেরও আশা থাকতে হবে, এই রাত্রে কিয়ামুল লাইল করে, রমজান মাসে যে সালাত আদায় করা হয় এসব পর ওকে আমরা কি বলি, কিয়ামুল লাইল। যদি আগরাত করি তাহলে সাধারণত কিয়ামুল লাইল বা তারাবি পড়ে, আর শেষ রাতে বললে ওটাকে বলা হয় তাহাজ্জুদ, আগরাত্রে বললে কি বলে তারাবি, আর শেষ রাত্রে যদি পড়েন ওটাকে আমরা বলি থাকি তাহাজ্জুদ। তাই উভয় মিলেই সবই হচ্ছে কিয়ামুল লাইল, অর্থাৎ রাত্রি রাত্রিতে দাঁড়িয়ে আল্লাহর ইবাদত করা, সালাত আদায় করা। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ ইমান সহকারে সওয়াবের আশায় এই রাত্রিতে, কদরের রাত্রিতে কিয়ামুল লাইল আদায় করে, রব্বুল আলামিন তার পিছনের সমস্ত গুনাহ মাফ করে দিবেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই লাইলাতুল কদরের অন্বেষণে, লাইলাতুল কদরকে পাওয়ার জন্য নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার সারা মাস ইতিকাফ করলেন। প্রথমে প্রথম দশ রাত ইতিকাফ করলেন, বলেন এই রাত পাইনি, পরে আরো দশ রাত বললেন এখানে পাইনি লাইলাতুল কদর, পরে বললেন তোমরা শেষ দশ রাত্রিতে লাইলাতুল কদরের অন্বেষণ করো, কারণ এই রাত্রিতেই লাইলাতুল কদর রয়েছে। বলি সুবহানাল্লাহ, তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা মাসই ওই লাইলাতুল কদরের অন্বেষণে ইতিকাফ করলেন, আর আমাদের কি অবস্থা হয় রমজান মাস আসলে বলেন তো, শুধু ইয়া ফুলুস, হ্যাঁ অনেকে আছে রমজান মাসকে সামনে রেখে বোঝা, ব্যবসা বাণিজ্যের মাত্রা আরো বেড়ে যায়, আবার দেখা যায় ওই যে শেষ দশ রাত এই রাতগুলিতে এখানে মার্কেট মার্কেটিং জমে বেশি, মহিলাদের আসা যাওয়া আরো বেশি জমে, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন, বড় দুঃখের ব্যাপার, ঠিক বললাম না ও ঠিক, আপনারা জানেন কিনা জানেন না, শেষ দশ রাত্রে মানুষ ইবাদত করবে, কেয়ামুল লাইল করবে, এটা না করে ওখানে মার্কেটিং, এমনি চক্কর, কতটুকু সব থেকে বঞ্চিত। আবার যদি এই রাত্রিগুলিতে আল্লাহর নাফরমানিতে কাটায় তাহলে কি অবস্থা হবে? এই জন্য শুধু এই আয়াতের তাফসীর পড়া যথেষ্ট না, আমাদের সকলের উচিত হল আমরা আমাদের আকীদা বিশ্বাস যেন ঠিক করি, আমল ঠিক করি, শুধু তাফসীর শুনলাম কিন্তু আমল নাই, এতে কোনো ফায়দা নেই, আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দিন। আচ্ছা এই যে লাইলাতুল কদর, কোন রাত হবে? আমি একটি রিওয়ায়ত বলেছি আপনাদের কাছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইলতামিসুহা ফিল আশরিল আওয়াখির, শেষ দশরাতে, যেটা তোমরা এই রাত্রে অন্বেষণ করো। এমনি ভাবে বলেছেন ফিল উইত্রি মিনাল আশরিল আওয়াখির, শেষ দশরাত্রির বিজুর রাত্রিগুলিতে তোমরা এই রাত্রে অন্বেষণ করো। এরকম আরো রেওয়ায়ত আছে। তাইলে বিশেষ কোন রাত নির্ধারিত করেনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ওই রাত্রি হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় ওই সময় হাদিস দ্বারা বুঝা যায় কোন একবার একুশের রাত্রে হয়েছে। এমনি ভাবে বুঝা যায় শেষ সাত রাত্রির মধ্যে হয়েছে, কিন্তু এই মানে শেষ সাত রাত্রি নির্দিষ্ট না, এমনিভাবে একুশের রাতও নির্দিষ্ট না, বরং এক এক সময় এক এক বৎসর এক এক রকম হয়েছে। তাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে আম হাদিস, ওটা হলো শেষ দশ রাত্রির বিজুর রাত্রিগুলিতে, বিশেষ করে আর শেষ দশ রাত্রিগুলিতে তোমরা লাইলাতুল কদর অন্বেষণ করো। অতএব শেষ দশ রাত্রি হবে ইনশা আল্লাহ লাইলাতুল কদর, কিন্তু নির্ধারিত নাই অমুক রাত। তবে এই সব রাত্রিগুলির মধ্যে বুঝা যায় আহাদিসকে সামনে রেখে সাতাইশের রাত বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু নির্ধারিত না। এমনি পঁচিশের রাতও হতে পারে, উনত্রিশের রাতও হতে পারে, তেইশের রাতও হতে পারে, একুশের রাতও হতে পারে। বাকি রয়ে গেল তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্ধারিত করে বলে দিলে তো ফায়দা হতো বেশি, সমস্ত মুসলমান একই রাতে ইবাদত করতে ফায়দা হতো বেশি। এটা আমাদের কাছে না, এটা কার কাছে? আল্লাহর কাছে। অন্যদিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পক্ষ থেকে জানিয়েছেন তোমরা এরকম করো, তারও নিজের জানা ছিল না। যদি এরকম হতো প্রতি বছর এরকম হবে তাহলে তিনি বলে দিতেন, যদি আল্লাহর পক্ষ থেকে জানতেন। তাই যেহেতু স্পষ্ট না, তাহলে তার কারণ সম্পর্কে আহলুল ইলম বলেন তার মানি হল এটা রেখেছেন অনির্ধারিত, যেন মানুষেরা শেষ দশ রাত্রে নির্দিষ্ট কোন রাত ছাড়াই সারা শেষ দশ রাত যেন আল্লাহর ইবাদত করে, শুধু একটি রাত নির্ধারিত না। এ কারণেই এই জায়গায় দেখবেন একটি আমল আছে তাদের, শেষ দশ রাতে তারা কিয়ামুল লাইল করে আলাদা শেষ রাত্রেও নামাজ পড়েন, পড়েন কিনা? প্রথম রাত্রেও কিছু পড়েন, লাস্টেও পড়েন। আবার কোন কোন জায়গায় অনেক লম্বা দীর্ঘ কোন জবত সালাত আদায় করা হয়, সুবহানাল্লাহ ভালো। কেউ কেউ বলেন হালকা করে আমরা পড়ে নেই সুন্নতটা জিন্দা থাকার জন্য, আর আমাদের দেশেই নাই তো, ওই আগরাত্রি সব শেষ করে দেয় শেষ, তাই না? আবার দেখা যায় প্রথমে শুরুতে কিছু সংখ্যক মানুষের হুজুম হয়, পরবর্তীতে আস্তে আস্তে করে ভাড়া করে নাই, আসলো একদম শেষে সাতাইশ তারিখের রাত লাইলাতুল কাদার বলে হ্যাঁ দাহি না ওই সারা রাত, ওইটা বলে সবে কথা, তাই না? আসলে এটা সহি না, যে বললাম সবসময় আমরা ইবাদত করব, আমরা অলস হব না, সারা শেষ দশ রাত আমরা সবসময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেভাবে আমল করেছেন বা আমাদেরকে আমল করতে বলেছেন ওইভাবে আমরা আমল করব ইনশা আল্লাহ তাআলা। এই জায়গায় উল্লেখযোগ্য একটা কথা, আমরা যারা সৌদিতে আছি অনেক মানুষ সৌদিতে সাতাইশ তারিখের রাত্রে উমরা করার জন্য বের হয়, তারা মনে করে সাতাইশ তারিখের রাত যদি উমরা আদায় করি তাহলে ফজিলত হবে বেশি। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহির কথা এটা, অনেক আগের কথা তিনি উল্লেখ করেছেন, আর আমরা এখনো দেখতে পাই আমাদের দেশে লোকজনই বেশি, ভারত পাকিস্তান বাংলাদেশ ওই শেষ দশরাত্র নয় সাতাইশ তারিখকে উপলক্ষ করে ওখানে যাওয়ার চেষ্টা করে, ওখানে গিয়ে বলে আমাদের কাছে এসে জিজ্ঞেস করবে উমরা সাতাইশ তারিখ ট্রিপ আছে কিনা, জিজ্ঞেস করে কিনা সাতাইশ তারিখের ট্রিপ আছে কিনা। কিন্তু আমরা তো আর আমাদের এখান থেকে আমাদের ছাত্ররা যেরকম যায় ওরা সাতাইশ তারিখে যায় না, ওরা যায় আঠাইশ তারিখ, বলি আলহামদুলিল্লাহ। শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি বলছেন, এই যে মানুষেরা 27 তারিখের রাতকে বিশেষ করে নির্ধারিত করে দিয়েছে, বলছেন তাখসিসু লাইলাতিন ওয়া সাবঈন লাইলাতি সাবঈন ওয়া ইশরিন বিল উমরাহ মিনাল বিদআ, এটা একটি বিদআত। 27 তারিখের রাতকে খাস করে নেয়া যে এই দিন উমরা করলে ফায়দা হবে বেশি, এটা হচ্ছে একটা বিদআত। ভালো করে বুঝবেন, তোমার পক্ষ থেকে নিজ ইবাদতের কাজ নির্দিষ্ট করে দিবে এটা ঠিক না। কারণ لأن رسول الله صلى الله عليه وسلم لم يخصصها بعمرة في فعله ولم يخصص أي ليلة 27 بعمرة في قوله فلم يعتمر ليلة 27 من رمضان مع أنه في عام الفتح ليلة 27 من رمضان كان في مكة ولم يعتمر কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কাজ করে দেখাননি, 27 তারিখে উমরা করেননি তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নিজ কথা দ্বারা 27 তারিখে এর উমরাকে নির্দিষ্ট করেননি। এমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের সময় তিনি রমজান মাসে মক্কায় ছিলেন, রমজান মাসে কোথায় ছিলেন? মক্কায়। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উমরা করেননি। বুঝতে পারলেন? তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা এই রাতগুলিতে আর 27 তারিখের রাতগুলিতে, একটু আগে বলেছি এর মর্যাদা বুঝে যায় বেশি, সহ কিন্তু নির্দিষ্ট না, এই রাতি এইসব রাত্রিগুলিতে তোমরা কিয়ামুল লাইল করবে, মান কামা লাইলাতুল কদর। কিন্তু বলেননি মান ইতমারা লাইলাতুল কদর, বলেননি, বলেছেন কিয়ামুল লাইল যারা করবে এই রাত আল্লাহ তার পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন। কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেননি যারা এই রাত উমরা আদায় করবে তাদের পিছনে সমস্ত গুনাহ মাফ করে দিবেন, বলেছেন এটা। অতএব নির্ধারিত করে দেয়া এটা ঠিক না। নিজ পক্ষ থেকে আপনি গেছেন, আল্লাহ আপনাকে সুযোগ করে দিয়েছে নির্দিষ্ট ছাড়াই, কারণ সব মানুষ তো একসাথে যায় না, একজন যাবে 21 তারিখ, একজন 15 তারিখ, একজন 10 তারিখ, একজন 27 তারিখ, অসুবিধা নেই। আপনি যাবেন উমরা আদায় করবেন আপনার নিয়তে, যে রমজান মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল উমরা ফি রমাদান তাআদিরু উমরাতুন ফি রমাদান তাআদিরু হাজ্জাতান, রমজান মাসে উমরা আদায় করা হজের সমান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন। তাই আপনি ওই নিয়তে গেছেন আর হয়ে গেছে 27, কোন অসুবিধা আছে না, কিন্তু আপনি বেরি হবেন, হ্যাঁ 27 তারিখ কোন দিন, আগে বাগেই ডেট একদম টিকিট বিকেট সব কিনে আপনার বিমানের টিকিট সব ওই হিসেবে রাখলেন, এইটা হবে বিধান। স্পষ্ট হচ্ছে কিনা? আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। এই কথা বললেন শেখ ইবনে উসাইমিন রহমতুল্লাহ আলাইহি। এখানেই আমার তাফসীর এখানে শেষ, একদম শেষে এই সূরার তরজমা আমি আপনাদেরকে আবার বলি। আল্লাহ বলছেন ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর, নিশ্চয়ই আমি কোরআন নাজিল করেছি লাইলাতুল কদরে। আপনারা ব্যাখ্যা শুনেছেন, এক বচন বহু বচন ইত্যাদি। হ্যাঁ, ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদর কি আপনি জানেন কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফ শাহর, কদর রাত বা লাইলাতুল কদর হচ্ছে হাজার মাস থেকে উত্তম। তানাজ্জালুল মালাইকাতু ওয়ার রূহু ফিহা বিইজনি রাব্বিহিম মিন কুল্লি আমর, ওই রাত্রে ফেরেশতাগণ আর জিবরিল আলাইহিস সালাম তাদের রবের নির্দেশ নিয়ে সব রকমের কাজের নির্দেশ নিয়ে ওখান থেকে অবতরণ করেন, অর্থাৎ কোথা থেকে? আকাশ থেকে। সালামুন হিয়া, এই রাত হচ্ছে শান্তিময়, হাত্তা মাতলাইল ফজর, ফজর উদিত না হওয়া পর্যন্ত। আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তুমি আমাদের মাফ করো, আমাদের মা বাবাদের মাফ করো, আমাদেরকে তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দাও। আল্লাহ আমাদেরকে মাফ করো, আমাদের মা বাবাদেরকে মাফ করো, আমাদের বন্ধু বান্ধবদেরকে মাফ করো, আত্মীয় স্বজনকে মাফ করো, সমস্ত মুসলমানদেরকে মাফ করো। আল্লাহ যারা মারা গেছেন আল্লাহ তুমি তাদেরকে জান্নাতে ফেরদৌস দাও, তাদেরকে তুমি মাফ করো, কবর আযাব থেকে নাজাত দাও, জাহান্নাম থেকে নাজাত দাও। আল্লাহ যারা জিন্দা আছেন তাদেরকে হায়াতে তৈয়বা দান, তাদেরকে তোমার বিধিবিধান মেনে চলার তৌফিক দাও। আল্লাহ দুনিয়ার মুসলমানদের উপর রহম করো, মুসলিম রাষ্ট্রগুলির হেফাজত করো, কাফির কুফার জালিমদের ষড়যন্ত্র থেকে, আল্লাহ মুলহিদদের ষড়যন্ত্র থেকে মুসলমানদের হেফাজত করো, তুমি তোমার দিনের হেফাজত করো, মাওলা তুমি আমাদের দুনিয়া আখিরাতের কল্যাণ দাও, জাহান্নাম থেকে নাজাত দাও, কবর আযাব থেকে নাজাত দাও, মাওলা আমাদেরকে নেক বানাও, আমাদের সন্তান সন্ততিদের নেক বানাও, আল্লাহ রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন وَجَعَلْنَا لِلْمُتَّقِينَ إِمَامًا رَبَّنَا لَا تُؤَاخِذْنَا إِن نَّسِينَا أَوْ أَخْطَأْنَا رَبَّنَا وَلَا تَحْمِلْ عَلَيْنَا إِصْرًا كَمَا حَمَلْتَهُ عَلَى الَّذِينَ مِن قَبْلِنَا رَبَّنَا وَلَا تُحَمِّلْنَا مَا لَا طَاقَةَ لَنَا بِهِ وَاعْفُ عَنَّا وَاغْفِرْ لَنَا وَارْحَمْنَا أَنتَ مَوْلَانَا فانصرنا على القوم الكافرين ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم اللهم صل وسلم وبارك على نبينا محمد وعلى آله وصحبه أجمعين.